বলে, কথা তাদের ঠিক ঠিকানা নেই। আল্লাহ তাআলার আকার আছে, আল্লাহ নিরাকার নন। এবার আল্লাহ স্বল্পকে সম্মুখ ধারণা নিতে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো, খুব ধৈর্য সহকারে শুনবেন। মহান আল্লাহ একক, তার কোনো দ্বিতীয় নেই, তার কোনো অংশ নেই, কিন্তু তার নাম আছে, সুন্দর সুন্দর নাম আছে। সেই নামগুলোকে আমাদের বিশ্বাস করতে হবে, সেই নামের কোনো অপব্যাখ্যা করা যাবে না। যেভাবে আল্লাহ তাআলা নিজের কিতাবে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হাদিসে বলেছেন, যে নাম বলেছেন সেই নাম এবং তার অর্থ আমরা বিকৃত না করে বিশ্বাস করব। আল্লাহ তাআলা সমস্ত নাম সুন্দর। আল্লাহ তাআলা কি কেমন যদি আপনি প্রশ্ন করেন, তাহলে কোরআন শরীফে ফিরে যান, কোরআন মাজিদে ফিরে যান। যখন কাফেররা প্রশ্ন করেছিল আল্লাহ কেমন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ একক। আল্লাহু সামাদ, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। লাম ইয়ালিদ, তিনি জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম নেননি, তার মানে তার পিতাও নন, তার পিতাও নেই, আর তিনিও কারো পিতা নন, তিনি কারো সন্তান নন, তিনি কারো পিতা নন, জন্ম দেননি, জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আর তার কোনো সমকক্ষ নেই, আল্লাহ তাআলার কোনো সমকক্ষ নেই, আল্লাহ তাআলার কোনো বিকল্প নেই। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, যদি আপনি আল্লাহকে কল্পনা করেন, জেনে রাখবেন যে আল্লাহ তাআলার মতো কোনো কিছু নেই, আল্লাহ তাআলার মতো কোনো কিছু নেই, আর তিনি সর্বদ্রষ্টা আর সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলার যে সমস্ত নামাবলী আছে, সেই নামাবলী সম্পর্কে কয়েকটি জরুরি কথা জেনে রাখা দরকার। আল্লাহ তাআলার সমস্ত নাম হচ্ছে আসমায়ে হুসনা, সুন্দরতম নাম, যেহেতু সেই নামের সাথে তার সুন্দর বৈশিষ্ট্য ও গুণাবলী সন্নিবিষ্ট আছে, সেই নামের সাথে তার সুন্দর গুণাবলীর কথা সন্নিবিষ্ট আছে। আল্লাহ তাআলা যে সমস্ত নাম এবং গুণাবলীকে সুন্দর, সে সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াজারুল লাযিনা ইলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, আল্লাহর আছে সুন্দরতম নামাবলী। সুতরাং তোমরা সেসব নামেই তাকে ডাকো, আল্লাহ যে সমস্ত সুন্দর নাম আছে সেই নাম দিয়েই তাকে ডাকো, আর তার মানে অন্য নাম দিয়ে তাকে দেখো না। যে নাম আল্লাহ রহমান রহিম করিম গফুর গফফার, যে নামগুলো আছে, ইয়া গফফার ইগফিরলি, ইয়া রহমান ইরহাম আলাই, এইভাবে যে নামগুলো আছে সেই নাম দিয়ে আপনি আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ বলেন। আসমে ইসমে আজম আল্লাহ, যে নাম তার প্রমাণিত নয়, যে নাম তিনি নিজে নেননি সে নাম ধরে ডাকবেন না। এই জন্য ওলামারা বলেন, হে খোদা দয়াময়, হে খোদা, খোদা বলা, খোদা বলে ডাকা জায়েজ নয়, কেননা খোদা আসমায়ে হুসনার মধ্যে একটাও নয়। হে খোদা, খোদা আল্লাহ নাম নিয়েছেন, এটা ফার্সি শব্দ, খুদ আ, যে নিজে এসেছে, অর্থের দিক থেকে আপনি বলতে পারেন যে হ্যাঁ তাই বোঝায়, ঠিক আছে, স্বয়ম্ভু খোদা, যদি আপনি আল্লাহকে বোঝান বোঝাতে পারেন, কিন্তু ডাকার সময়ে হে খোদা, হে খোদা, এটা বলা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর আসমায়ে হুসনা রয়েছে, সেই দিয়েই তাকে আহ্বান করো, সেই দিয়েই তাকে ডাকো। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, কুল ইউল্লাহা ওয়াদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, তাকে আল্লাহ বলেই ডাকো অথবা রহমান বলেই ডাকো, তার রয়েছে সুন্দরতম নামাবলী। আরেক জায়গায় আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা, আল্লাহ যিনি ছাড়া কোন সত্য মাবুদ নেই, উপাস্য নেই, আর তার রয়েছে সুন্দর গুণাবলী। আর শুরুতে আমি কয়েকটি আয়াত পাঠ করেছিলাম সূরা হাশরের, সেখানে আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাহুল খালিকুল বারি ওয়াল মুসাউইরু লাহুল আসমাউল হুসনা, সেই আল্লাহ যিনি সৃষ্টিকর্তা, যিনি উদ্ভাবনকর্তা, যিনি রূপদাতা, আর তার রয়েছে আসমায়ে হুসনা সুন্দরতম নামাবলী। নম্বর দুই, মনে রাখবেন আল্লাহ তাআলার যে নামগুলো আছে সেই নামগুলো তার নাম এবং গুণ, সেই নামগুলো তার নাম এবং গুণ। রহমান তার নাম, আর রহমত রহমান রহমান তার গুণ। কিরকম? তার মধ্যে এত রহমত আছে যে আল্লাহ তাআলা একশোটা রহমত সৃষ্টি করেছেন। কটা? একশোটা। এই একটা রহমত দুনিয়ার বুকে অবতীর্ণ করেছেন, আর এই একটা রহমত দিয়ে পশু পক্ষী প্রাণী মানুষ তারা এক অপরের প্রতি সহানুভূতি প্রেম প্রীতি ভালোবাসা আদান প্রদান করে থাকে একটা রহমত দিয়ে। আর বাকি 99টা রহমত তিনি নিজের জন্য রেখেছেন, যে রহমতগুলোকে আল্লাহ কিয়ামতে প্রয়োগ করবেন। কত বড় রহমান তিনি! আল্লাহ তিনি রহমান, আর এই রহমান তার নাম এবং গুণ। পক্ষান্তরে যদি কোনো মানুষের নাম হয়, মানুষের নাম হয়, মানুষের নাম কেবল নাম, তার গুণ হওয়া জরুরি নয়। যেমন একটা লোকের নাম আলিম, আলিম মানে কি? বিদ্বান। এ জরুরি নয় যে সে সত্যিই বিদ্বান, সে জাহেল হতে পারে। একটা লোকের নাম হুদা, এ জরুরি নয় যে সে বেহুদা নয়, হতে পারে সে বেহুদা, নাম তার হুদা। একটা লোকের নাম সালেহ, সালেহ মানে সৎ লোক, ভালো লোক, তো দেখা যাবে সে নামাজও পড়ে না, বুঝতে পারলে? তো মানুষের নাম কেবল নাম, গুণ হওয়া জরুরি নয়। কিন্তু আল্লাহ তাআলা যখন নাম বলা হবে তখন তার নাম এবং গুণ একই সাথে। তিন নম্বর কায়দা, তিন নম্বর, আল্লাহ তাআলা যখন নাম উচ্চারণ করা হবে তখন সাথে সাথে তার গুণকে, তার গুণ উল্লেখ হবে, তার গুণ মনে আসবে, তার গুণকে স্মরণ করা যাবে। চার নম্বর কায়দা হল যে আল্লাহ তাআলার একটা নাম তার বিভিন্ন গুণের উপরে নির্দেশ করতে পারে। একটাই নাম কিন্তু তা সেই নামের বিভিন্ন অর্থ হতে পারে এবং তার বিভিন্ন গুণ সম্পর্কে আপনাকে নির্দেশ দিতে পারে। পাঁচ নম্বর কায়দা, আল্লাহ তাআলার নাম তাওকিফি মানে প্রমাণ সাপেক্ষ। যে কেউ আল্লাহ তাআলার নাম দিতে পারে না, যে কেউ আল্লাহ তাআলার নাম দিতে পারে না, কোন কোন কোরআন মাজিদের ভূমিকায় তফসিরে আপনারা দেখবেন জগৎ পিতা, আল্লাহকে কি বলা হয়েছে? জগৎ পিতা মানে জগতের পিতা। আছে কোথাও আদেশ করেন জগতের পিতা? কি আছে? রব্বুল আলামিন। রব মানে কি? পিতা। রব মানে আব নয়, রব মানে হচ্ছে প্রতিপালক, সারা জাহানের প্রতিপালক। কিন্তু বহু বহু লেখক তারা লিখেছেন জগৎ পিতা। তাহলে আমরা আল্লাহকে একটা নতুন নাম দিলাম, যে নাম আল্লাহ তাআলা না নিজে উল্লেখ করেছেন আর না তার নবী উল্লেখ করেছেন। এই কথাগুলো যেগুলো বলছি এর উদাহরণ আরো আছে, সংক্ষেপের উপরে বলছি কারণ আপনারা সম্পূর্ণ বুঝতেও পারবেন না। বিস্তারিত আছে আমার ওই বই, যে বইয়ের কথা আমার শ্রদ্ধেয় ভাই একটু আগেই মাগরিবের আগে উল্লেখ করেছেন, মহান আল্লাহর নাম ও গুণাবলী, তাতে বিস্তারিত উদাহরণ সহ দলিল ইত্যাদি সহ উল্লেখ করা হয়েছে। সত্যপক্ষে এই বিষয়টা আমাদের কাছে নতুন, তার কারণ আমরা এর পূর্বে এই বিষয়ে বাংলাতে কোনো কিতাব পড়িনি। আপনারা সেই বইটি সংগ্রহ করে রাখবেন, কারণ যে আল্লাহর ইবাদত করেন, যে আল্লাহর জন্য আমরা জান দিতে প্রস্তুত, যে আল্লাহর জন্য আমরা জিহাদ করতে প্রস্তুত, সেই আল্লাহকে ভালো করে না চিনলে আমরা সত্যিই অসফল রয়ে যাব। তাহলে কি বললাম? যে আল্লাহ তাআলার সমস্ত নাম হচ্ছে প্রমাণ সাপেক্ষ, সেই নাম কোরআনে থাকতে হবে অথবা সহিহ হাদিসে থাকতে হবে। যদি সহিহ হাদিসে না থাকে, যাইফ হাদিসে থাকে, তবুও তা মান্য হবে না, মানা যাবে না। যেমন সাত্তার, সাত্তার আমরা শুনি অনেক লোকের নাম আছে আব্দুস সাত্তার, কিন্তু সাত্তার সহি হাদিসে আসেনি, জয়ীফ হাদিসে এসেছে। সুতরাং সাত্তার আল্লাহর নাম বলে আমরা ধারণা রাখব না, তবে সিত্তির ওই একই অর্থ, সিত্তির বলে সহি হাদিসে এসেছে, অতএব সিত্তির আল্লাহর নাম বলে বিশ্বাস করব, আর সাত্তার আল্লাহর নাম বলে বিশ্বাস করব না। হাদি নূর ইত্যাদি এসব সহি হাদিসে আসেনি। বুঝলাম কি, যে আল্লাহর সমস্ত নাম তাওকিফি বা প্রমাণ সাপেক্ষ, প্রমাণ ছাড়া আমরা বিশ্বাস করব না। পাঁচ নম্বর কায়দা, আল্লাহ তাআলার কত যে নাম আছে তার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। আল্লাহ তাআলা কত নাম আছে তার নির্দিষ্ট সংখ্যা নেই। কেন সংখ্যা নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন দোয়াতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসালুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাকা আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইসতাসারতা বিহি ফি ইলমিল গায়ব ইনদাক। অর্থটা বুঝুন, আল্লাহ আমি তোমার সেই প্রত্যেক নামের ওসিলায় চাইছি। দেখেন, নামের ওসিলা ধরা, ওসিলা কি বৈধ অবৈধ এ ওর ভিন্ন প্রশ্ন। আল্লাহ তাআলা নামের ওসিলা ধরা যায়, হে আল্লাহ আমি তোমার প্রত্যেক সেই নামের ওসিলা ধরে চাচ্ছি, প্রার্থনা করছি, যে ওসিলা যে নাম তুমি নিজে দিয়েছ, অথবা তুমি তোমার কিতাবে অবতীর্ণ করেছ, অথবা তুমি তোমার কোন সৃষ্টিকে যেমন নবীকে শিখিয়েছ, অথবা তুমি তোমার ইলমুল গাইবে সঞ্চিত রেখেছ, কাউকে জানাওনি। তার মানে আল্লাহ তাআলা কত যে নাম আছে কেউ জানে না। যদি প্রশ্ন করেন, হুজুর হাদিসে তো আছে আল্লাহ 99টা নাম, তাহলে ওটা কি ব্যাপার? আল্লাহ 99 নাম আপনারা শুনেননি? হাদিসে আছে যে আল্লাহ তাআলা 99টা নাম আছে, যে ব্যক্তি তা মুখস্থ করবে, যে ব্যক্তি তা হেফাজত করবে, বা যে ব্যক্তি তার ব্যাপারে যত্ন নেবে সে জান্নাতে প্রবেশ করবে। এই 99টি নাম, এই হাদিস আসলে উদ্দেশ্য এই নয় যে আল্লাহ তাআলার নাম 99টা, এর উদ্দেশ্য হল আল্লাহ তাআলার বহু নাম আছে, কিন্তু তার মধ্যে 99টি নাম এমন আছে যে নামগুলি মুখস্থ করলে সে বেহেশতে যাবে। কি বলা হয়েছে, ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াতুন ইল্লা ওয়াহিদা, আল্লাহ 99টা নাম আছে, এক কম 100 এমন নাম আছে। তার মানে এই নয় যে এই 99টাই তার নাম, বরং বহু নামের মধ্যে 99টা এমন নাম আছে যে নামগুলি কেউ মুখস্থ করলে সে জান্নাতে প্রবেশ করবে। বোঝা গেল কি, যে আল্লাহ তাআলা অসংখ্য নাম আছে। সাত নম্বর কায়দা আল্লাহ তাআলার নাম, নামের ব্যাপারে, আল্লাহ তাআলার নামে ইলহাদ করা যাবে না। এই ইলহাদ কাকে বলে? ইলহাদ মানে হচ্ছে সরে যাওয়া বা ঢলে যাওয়া, পাশ কেটে যাওয়া, মাইল হয়ে যাওয়া আর কি। তো ইলহাদের বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে, আপনারা উদাহরণ দিলে বুঝবেন যে আল্লাহ তাআলার নামে ইলহাদ কি করে হয়। যেমন যদি কেউ আল্লাহ তাআলার কোন নামকে অস্বীকার করে তাহলে তা ইলহাদ হয়। কেউ যদি আল্লাহ তাআলার কোন নামকে অস্বীকার করে, অথবা সেই নামের যে অর্থ সেই অর্থকে অস্বীকার করে।